السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের দর্শে পাপীদের পাপের ফলে কিভাবে নিয়ামত ধ্বংস হয়ে যায় আর কিভাবে আজাব আসে সেই নিয়ামত ধ্বংস করার জন্য, তারই দু একটা নমুনা দু একটা দৃষ্টান্ত আমরা আলোচনা করব, যাতে বুঝতে পারি যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে সমূলে ধ্বংস করতে পারেন আমাদের পাপের জন্য, আর ইচ্ছা করলে নাও করতে পারেন। শাস্তি কখন দেবেন? কেয়ামতে। মহান আল্লাহ যদিও পরম করুণাময় ক্ষমাশীল, তবুও তিনি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী। তিনি যেমন গাফুরুর রহিম তেমনি আজিজুন জুনতিকাম, তিনি হচ্ছেন পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী। যদি চান তো কারেন্ট শাস্তি দিয়ে মানুষকে শায়েস্তা করতে পারেন, প্রতিশোধ গ্রহণ করতে পারেন, তবে তার ইচ্ছা ইচ্ছাময় নীতি আছে, তাই তিনি সাধারণত সাথে সাথে তার অবাধ্যাচরণের শাস্তি দেন না, কিন্তু বিচার দিনে তার বিচার নেবেন ও শাস্তি দেবেন। মুশকিল হচ্ছে এখানেই, মানুষ ওই দূরে বিচার দিন কখন আসবে এর উপরে ভরসা রাখে না, বিশ্বাস আসে না, এই জন্য তারা পাপ বর্জন করে না। কিন্তু কারেন্ট শাস্তি যদি হতো তো নিশ্চয়ই, আমাদের দেশগুলোতে শাস্তি আছে, শাস্তির ব্যবস্থা আছে। চোর যদি মানে অপরাধী যদি ধরা পড়ার পরে জেলে যদি শাস্তির ভয় না করত, দুদিন পর জেলে থাকবো বেরিয়ে চলে আসবো, তাহলে অপরাধ বন্ধ হবে দেশে? হবে না। আর যদি মনে করে আমার এই কারণে আমাকে ফাঁসি যেতেই হবে, উপায় নেই, বের হওয়ার কোনো উপায় নেই, চাহে আমার বাবা পার্লামেন্টের মেম্বার হোক কিংবা মন্ত্রী হোক, বা ছাড় পাওয়া বা আমার বাবা টাকা দিয়ে ছাড়াবে, কোনো ব্যবস্থা নেই, তাহলে দেখবেন সেই দেশে অপরাধ কম হবে। এই জন্য আমরা জানি সারা বিশ্বের মধ্যে তুলনামূলক এই সৌদি আরবে অপরাধ কম। কেন? কারণ এখানে আইন এমন করা যে সরি আইন আছে, আর বের হওয়ার কোনো উপায় সুযোগ নেই, এই জন্য এখানে অপরাধ কম সারা বিশ্বের সমস্ত দেশ থেকে। তো কথা হলো কি, যদি মানুষ কারেন্ট শাস্তি পেত তো সবাই, কিন্তু আল্লাহ তাআলার হিকমত, যে আল্লাহ তাআলার হিকমত হলো কি, দেখব যে কে গায়েবী ভাবে বিশ্বাস করে আমাকে মানছে, এই জন্য সমস্ত মানুষকে সমস্ত অপরাধীকে দুনিয়াতেই কারেন্ট শাস্তি না দিয়ে বহু পাপের শাস্তি অপরাধের শাস্তি কখন দেবেন? কেয়ামতের দিনে, যাতে মানুষ কেয়ামতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলছেন রাব্বুকাল গাফুরুজুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাউইদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাউইলা। সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের 58 নম্বর আয়াত। তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল দয়াবান, তাদের কৃতকর্মের জন্য তিনি তাদেরকে পাকড়াও করলে তিনি তাদের শাস্তি ত্বরান্বিত করতেন, তারা তারই শাস্তি দিতেন, কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত যা হতে তাদের কোনো আশ্রয়স্থল নেই, আর সেটা হচ্ছে কেয়ামতের দিন। মালিকে ওই যে আমরা বলি না ইয়াউমুদ্দিন, ওই ইয়াউমুদ্দিন বিচার হিসাবের দিন, বিচারের দিন। এখানে বিচার না হলেও সেখানে বিচার পরিপূর্ণরূপে সেখানে ছাড়া হবে না। তিনি আরো বলেছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সূরা আন-নাহল 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোন জীব জন্তুকে রেহাই দিতেন না। এখানে যদি সমস্ত মানুষকে অপরাধের কারণে শাস্তি দিতেন তো মানুষ বাঁচতে পারত? ধ্বংস হয়ে যেত। এই জন্য তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন, অতঃপর যখন তাদের সময় আসে তখন তারা মুহূর্তকাল বিলম্ব অথবা অগ্রগামী করতে পারে না। ঠিক সময়ে শাস্তির সময় ঘড়ি এসে গেলে আল্লাহ তাআলা পাকড়াও করেন। হ্যাঁ, মানুষ যেভাবে পাপ প্রবণ ও অপরাধী, তার হিসাব দুনিয়াতে নিলেই সবাই ধ্বংস হয়ে যেত, আর তাহলে দুনিয়ার এই সংসার অবশিষ্ট থাকত না। তবে এমন নয় যে তিনি দুনিয়াতে কাউকে কোনো অপরাধের শাস্তিই দেন না, এমন নয়, হতে পারে আমার শাস্তি আপনার শাস্তি ত্বরান্বিত হতে পারে, বরং অনেক সময় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কারেন্ট শাস্তি প্রেরণ করেন। দুনিয়ার বুকেই পাপীকে শায়েস্তা করেন অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় তুফান ভূমিকম্প সমুদ্র উচ্ছ্বাস সুনামি ইত্যাদি দিয়ে, মানুষকে সতর্ক করেন, তিনি একথাও কোরআনে বলেছেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। তার মানে সূরা তাওবার 126 নম্বর আয়াতে, তারা কি লক্ষ্য করে না যে তারা প্রতি বছর একবার বা দুবার কোন না কোন বিপদে পতিত হয়ে থাকে, বছরে একবার না হয় দুবার, কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প হয়েই থাকে, কিন্তু তারা মনে করে কি এটা প্রকৃতির তাণ্ডব, প্রকৃতির লীলা, এটা হচ্ছে প্রকৃতির খেলা, প্রকৃতির খাম খেয়ালিপনা, এইসব শব্দ প্রয়োগ করে প্রকৃতি। তারা যারা নাস্তিক তারা তো বলবেই, কিন্তু মুমিনরাও বিশ্বাস করতে পারে না যে এই ঝড় ঝঞ্ঝা এই যে আসছে আমাদেরকে চাবুক মারার জন্য, এখন কি করতে হবে। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারা তওবাও করে না এবং তারা উপদেশ গ্রহণও করে না, এই চাবুক দেওয়ার পরও তারা সজাগ হয় না, সতর্ক হয় না, চেতে না, তাদের ইচ্ছা হয় না যে আল্লাহর দিকে ফিরে যায়। জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুম 41 নম্বর আয়াতে বলছেন, মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে ওদের কোন কোন কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়। কোন কোন দেখছেন, খেয়াল করছেন, কোন কোন কর্মের শাস্তি, সব কাজের না, যাতে ওরা সৎ পথে ফিরে আসে। চাবুক লাগায় কেন? আপনি বলবেন যে অনেক সময় ভালো মানুষ পিছা যায়, অনেক সময় অপরাধী অপরাধের শাস্তি পায়, ঠিক আছে, কিন্তু ভালো মানুষ তো পিছা যায়। তো অনেক সময় সোনাকে গরম করে তাকে পিটানো হয়, লোহা গরম করে পিটানো হয়, জং ছাড়ানো হয় এবং সোনার যে খাদ বের করা হয়, সোনাকে ধ্বংস করার জন্য না, লোহাকে ধ্বংস করার জন্য না, বরং লোহা দিয়ে আর একটা জিনিস তৈরি করার জন্য, একটা অস্ত্র কিংবা একটা কিছু জিনিস তৈরি করার জন্য, আর সোনা দিয়ে পিটিয়ে পিটিয়ে খাদ বের করে অলংকার বানাবার জন্য। তো মানুষকে এভাবে চাবুক দিয়ে, এভাবে আগুনে জ্বালিয়ে, বিপদে আপদে তাকে ক্ষতিগ্রস্ত করে, তাকে খাঁটি মানুষ তৈরি করার ব্যবস্থা আল্লাহ তাআলা নিয়ে থাকেন, কিন্তু মানুষ বুঝতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের সূরা সূরাতে 30 নম্বর আয়াতে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির। তোমাদের যে বিপদ আপদ ঘটে থাকে তা তোমাদের কৃতকর্মেরই ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। তার মানে সব কর্ম ফলের জন্য বিপদ আসে না, সমস্ত কর্মের ফল কিন্তু দেওয়া হয় না, আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, কিন্তু কিছু কিছু কর্মের জন্য বিপদ এসে থাকে। মানুষের কাছে বহু রকমের বিপদ আপদ আসে, মানুষের শরীরে রোগ বালার বিপদ আছে, আত্মীয় বিয়োগের বিপদ আছে, ধন সম্পদ নষ্টের বিপদ আছে, শত্রু শত্রুতা ও হিংসা হিংসুকের হিংসা বিদ্বেষের বিপদ আছে, এই সকল প্রকার বিপদ হতে পারে তার কোন কোন কৃতকর্মের প্রতিফল, সকল কুকর্মের নয়, যেহেতু মহান আল্লাহ অনেক পাপকে ক্ষমা করে থাকেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কোন জানা বা অজানা পাপের কারণে বান্দার উপর এমন কাউকে আধিপত্য দেওয়া হয় যে যে কষ্ট তাকে যে তাকে কষ্ট দেয়, আর অজানা পাপ জানা পাপ অপেক্ষা অনেক গুণ বেশি, এবং যা কিছু সে করে ও জেনে বিস্মিত হয় তা স্মরণে অপেক্ষা অনেক গুণ বেশি, তা স্মরণে থাকা অপেক্ষা অনেক গুণ বেশি। মানুষ অনেক সময় অপরাধ করে যে মনে করে যে আমি অপরাধ করলাম, কিন্তু অনেক অপরাধ এমন করে যে তার মনেই হয় না যে আমি অপরাধ করেছি, অনেক করে যায় কোনো কিছু মনেই করে না, কেয়ারই করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাখতালা যা ইরকুন ওয়ালা আইনুন ইল্লা বিযামবিন ওয়া মা ইয়াদফাউল্লাহু আনহু আকসার। কোন শিরা অথবা চক্ষু কোন পাপ ছাড়া স্পন্দন করে না, যখন নি আপনার কোন ক্ষতি হচ্ছে জানবেন কোন পাপের কারণে, আর আল্লাহ তার উপর থেকে যা প্রতিহত করেন তা অনেক বেশি, অনেক পাপ মাফ করে দেন ফলে হয় না, কিন্তু যেটাই আপনার ঘটে জেনে রাখবেন কোন না কোন পাপের ফল। অধিকাংশ অপরাধী তিনি ক্ষমা করেন, তা না হলে মানুষ ধ্বংস হয়ে যেত, কিন্তু পাপাচার যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তার শাস্তি এসে পড়ে বিলম্বে অথবা অবিলম্বে, একথার সাক্ষ্য রয়েছে ইতিহাসে। আল কোরআনে বহু এমন জাতির ইতিহাস বর্ণনা করা হয়েছে যারা তাদের পাপাচারণের কারণে বিরাজপ্রাপ্ত হয়েছে। যারা কোরআন অর্থসহ পড়েন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা বিভিন্ন সূরাতে বিভিন্ন রকমের ইতিহাস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি ইতিহাস কার বর্ণনা করা হয়েছে? মূসা। আল্লাহু আকবার। মূসা নবীর কথা কোথা না কোথা, ইহুদিদের সাথে, বনি ইসরাইলের সাথে তাদের যে কর্মকাণ্ড, তারপরে ফেরাউনের সাথে যে কর্মকাণ্ড, এই যে তাদের কিভাবে ধ্বংস করা হলো, কিভাবে কতভাবে মানে ইহুদিদেরকে বা বনি ইসরাইলকে পরীক্ষা করা হলো, এই সমস্ত ইতিহাস, তারপরে এক এক প্রত্যেক নবীর ঘটনা, প্রত্যেক নবী না অনেক নবীর ঘটনা কোরআনে ইতিহাসে বলা হয়েছে। এবং সেই তাদের জাতিরা যারা নবীকে অস্বীকার করেছিল, নবীকে অমান্য করেছিল, তাদের ইতিহাস তারা জানতে পারেন যারা কোরআন অধ্যয়ন করেন, কোরআন পড়েন মানে বুঝে, অর্থ বুঝে। যেমন শুনুন, কাদাবে আলে ফিরাউনা ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা ক্বাওয়িয়্যুন শাদীদুল ইকাব। ফিরাউনের বংশধর ও তাদের পূর্ববর্তীগণের অভ্যাসের ন্যায় এরা আল্লাহর নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করেছিল, সুতরাং আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে শাস্তি দেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তি দানে কঠোর। এর জন্য যে আল্লাহ কোন সম্প্রদায়কে যে সম্প্রদায় যে সম্পদ দান করেন তিনি তা ধ্বংস দিয়ে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর নিশ্চিত তার মানে নিজেরা যখন অপরাধী হয় আল্লাহ তখন টেড়া হলে আল্লাহ টেড়া করে দেন, আল্লাহ টেড়া করে দেন। সোজা করার জন্য অনেক সময় চেষ্টা করা হয় কিন্তু যখন টেড়া হতে চাইবে যাও টেড়া হয়ে যাও। তো আল্লাহ তাআলা যত মানুষ যদি পরিবর্তন না হয় আল্লাহ তাআলা পরিবর্তন ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু অনেক সময় এমন হয় যে যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস দিয়ে পরিবর্তন করেন না। তাদের পাপের জন্য আমি তাদেরকে ধ্বংস করেছি এবং ফেরাউনের বংশধরকে সমুদ্রে নিমজ্জিত করেছি আর তারা সকলেই ছিল অত্যাচারী। ফা আহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরাউনা কুল্লুন কানু যালিমিন। সূরা আনফালের 52-54 নম্বর আয়াতে তাদের ওই কথা ইতিহাসে বলা হয়েছে। আরেকটি সূরা বনি ইসরাইলের 16-17 নম্বর আয়াতে ওয়াইজা আরাদনা আন্নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহি ওয়াকাফা বিরাব্বি বিযুনু ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। অর্থাৎ যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন ওর সমৃদ্ধিশালী ব্যক্তিদের সৎকর্ম করতে আদেশ করি, অতঃপর তারা সেথায় কি করে, পাপাচরণ করে, অসৎকর্ম করে, ফলে ওর প্রতি যে শাস্তি আল্লাহ তাআলা দণ্ডের আজ্ঞা তা কি হয়ে যায়, ন্যায়সঙ্গত হয়ে যায় এবং ওটাকে সম্পূর্ণরূপে আমি বিধ্বস্ত করি। নূহের পর আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, তোমার প্রতিপলি পালকই তার দাসদের পাপাচরণের সংবাদ রাখা পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। সুতরাং নূহের পরে অনেক বহু নবীর জাতিকে কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে পাপের প্রতিফল স্বরূপ। ইবলিস, আপনি জানেন ইবলিসের কথা, ফেরেশতা তুল্য ইবলিস ছিল, তাই না? ইবলিস ফেরেশতা দলে সামিল ছিল, এই জন্য যখন আদমকে সিজদা করতে বলা হলো তখন তাতে সামিল কে ছিল, সিজদার আদেশে ইবলিসও ছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, হ্যাঁ, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না। অন্য জায়গায় সূরা কাহফে বলা হলো কানা মিনাল জিন, সে জিন ছিল। এখানে পরিষ্কার করে বলা হয়েছে ইবলিস কিন্তু ফেরেশতা জাতিভুক্ত না, কিন্তু ফেরেশতা দলে সামিল ছিল ইবাদত বা আল্লাহর আনুগত্যে, কিন্তু জানি না ইবলিসের ভিতরে কি এসে গেল, হিংসা। ইবলিসের ভিতরে যখন আদমকে সৃষ্টি করা হলো তখন কি এসে গেল, হিংসা এলো। আর একটা কি, অহংকার। এই জন্য বলা হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পাপ হচ্ছে বাসানামদার, পৃথিবীর ইতিহাসে, মানবের ইতিহাসে সর্বপ্রথম কাবিরা গুনাহ বড় পাপ কি, হিংসা এবং অহংকার। কে করেছিল? ইবলিস করেছিল। কার প্রতি হিংসা ছিল? আদমের প্রতি, আদম সন্তানের প্রতি, আল্লাহ আকবার, আদমের প্রতি হিংসা ছিল। আর অহংকারটাও তার প্রতি, কি বলল, খালাক্তাহু খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন। হ্যাঁ, ওকে আপনি মাটি থেকে, আমি আগুন থেকে তৈরি, তাই না? অহংকার হয়ে গেল, ব্যাস। এই অবাধ্যাচরণের ফলে সে বিতাড়িত হল। আল্লাহ তাকে কি করলেন, রাজিম, শয়তানের রাজিম করা হল, অভিশপ্ত জাহান্নামী হল। তার চেহারাকে সবচেয়ে নিকৃষ্ট কুৎসিত বানানো হলো। হ্যাঁ, শয়তানের চেহারা সবচেয়ে জানেন আপনি, জাহান্নামে যে জাক্কুম গাছ আছে না, এর সঙ্গে শয়তানের মাথাকে তুলনা করা হয়েছে। কত নিকৃষ্ট চিন্তা করুন, শয়তানের মাথা, যে জাহান্নামে যে জাক্কুম গাছ আছে তার, তাকে এই শয়তানের মাথার সঙ্গে তুলনা করা হয়েছে। তার অভ্যন্তরকে তার চেহারা অপেক্ষা বেশি কুৎসিত করা হয়েছে। আর যে সে যে পণ করেছে, সে যে অঙ্গীকার করেছে আল্লাহর কাছে, সেটা কি, যে আমি কি করব, লা উদিল্লান্নাহুম, তাদের সমস্ত মানে আদম সন্তানের সবাইকে আমি কি করব, ভ্রষ্ট করব। তবে হ্যাঁ, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ সবাইকে কি পারি, আল্লাহ বললে সবাইকে পারবে না, আমার যে খাঁটি বান্দা হবে সেখানে তোমার নাক গলবে না, সেখানে তোমার কোন ক্যাদ্দানি খাটবে না, কারণ তারা একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেই খালাস। আর শয়তান এত বড় শয়তান যে এমন সময় আসে যে ধোকা দিয়ে যায় মানুষকে, কিন্তু এমন ছোট জিনিস আছে যে জিনিসটা দিয়ে আপনি শয়তানকে প্রতিরোধ করতে পারবেন। এ নয় যে কঠিন, আপনার কি বলো এটাকে, পিস্তল লাগবে বা মিজাইল লাগবে বা বম লাগবে, এসব না, কি চাই, খুব সহজ, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বাস এতটুকুই, বিসমিল্লাহ আল্লাহর নাম নেন, একদম পানি হয়ে যাবে। এই জন্য বাথরুমে শয়তান থাকে, বিসমিল্লাহ বলেন, কি হয় বিসমিল্লাহ বলে ঢুকলে তাদের চোখেই পর্দা পড়ে যাবে, লেন কত সহজ ব্যাপার, এত সহজ ব্যাপার। যদি কোনো ক্ষতি হয়, মনে করুন আপনার একটা ক্ষতি হলো, আমার একটা ক্ষতি হলো, যেমন মনে করুন হাত থেকে আপনার একটা জিনিস পড়ে গেল, আমরা কি বলি, যার যেমন অভ্যেস, যে যেমন মানুষ তার মুখ থেকে সেই রকম বের হবে, তাই না, কেউ তো তালবা স দিয়ে বলবে, কেউ দন্ত স দিয়ে বলবে, কেউ কি বলে ম দিয়ে বলবে, কেউ আরো অনেক কথা বলবে, তাই না, অনেক দূর তরিকা, ধর ঘোড়ার ডিম, এগুলো তো সহজ, বাকি তো আরো আছেই কাঁচা কাঁচা, যত যাবেন তত কাঁচা আছে, ঠিক আছে কিনা। আচ্ছা তখন আপনি বুঝতে পারবেন যে শয়তানের পক্ষ থেকে হলো, তখন শয়তানকেও গালি দিয়ে বসবেন, কিন্তু শয়তানকে গালি দিলে কি হবে, শয়তান মরা হয়ে যাবে, ফুলে বেলুন ফোলা, বেলুন ফোলা হবে, ঘরের মতো হয়ে যাবে। আর যদি শয়তানকে গালি না দিয়ে বিসমিল্লাহ বলেন, মাছির মতো কি হয়ে যাবে, শয়তান ছোট হয়ে যাবে, কারণ শয়তান তার চক্রান্তে যখনই সফল হবে না ছোট হয়ে যাবে, যখন সফল হবে তখন মোটা হয়ে যাবে। তো যাই হোক, শয়তান এই পাপ সৃষ্টি করে অবাধ্য আচরণের ফলস্বরূপ আমাদের আদি পিতা মাতা চির সুখময় স্থান বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে কষ্টময় পৃথিবীতে স্থান পেয়েছেন। পাপের ফল স্বরূপ তুফান এসেছিল নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের উপর। তাহলে পাপের ফল হলো কার, আদম আলাইহিসসালামের, আমরা পাপ বলবো না, সেটাকে ভুল বলবো, তাই না, নবীদের কোনো পাপ থাকে না, সেটা কি, ভুল, ভুল হয়েছিল, সেই ভুলের জন্য। আর বড়দের ছোট ভুলটা বিশাল, এই জন্য আদম আলাইহিস, আল্লাহ তাআলা এরকমই হিকমত, তিনি এইভাবেই মানুষ পৃথিবীতে পাঠাবেন, তো এইভাবেই জান্নাত থেকে বের করা হয়েছিল আদমকে, নিশ্চয়ই ভুলের জন্য, তাই না, বলা হলো লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছ, এই গাছটার নিকটবর্তী হইও না, হলে তোমরা অত্যাচারী হবে। শয়তান ফুসলালো, শয়তান প্রলোভিত করলো, বোঝালো, লোভ দেখালো, দেখো এটা করো তাহলে তোমরা কি হয়ে যাবে, একদম চিরস্থায়ী জান্নাতে থাকবে, না হয় তারপরে বাস শয়তানের কথা ভুলে গিয়ে গাছ ভক্ষণ করে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কথা শুনলে না, তোমরা আমার কথা শুনলে না, ঠিক আছে যাও, এ হবে তো মিনহা কুলনা, হবে তো মিনহা, তো দুনিয়াতে তোমরা নেমে যাও, তোমাদের জন্য সেখানে থাকবে নির্দিষ্ট দিন পর, তারপরে কুলনা হবে তো মিনহা জামি আন ফাইমাই আতি আন্না কুমিনি হুদা ফামান তাবেয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তারপরে মোট কথা পাপের জন্য বা আপনার ভুলের জন্য বলুন কি হলো, পৃথিবীতে আসতে হলো আদম হাওয়াকে, তারপরে তারা সে মানে পাপ থেকে বা ভুল থেকে, যে ভুল সেই ভুল থেকে তিনি পানাহ চাই, কি বলে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কি বলে, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যে আপনার মনে যাতে পড়ে থাকেন। পাপের ফলস্বরূপ তুফান এলো নূহ আলাইহিসসালামের যুগে, ফাকাযযাবুহু ফানজাইনাহু ওয়াল্লাযিনা মাআহু ফিল ফুলক ওয়া আগরাকনা আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানূ কওমান আমিন, কত বড় তুফান এসেছিল, যে এমন তুফান এসেছিল যে তুফানের ফলে যত বসতি ছিল যে নৌকাতে যারা থাকবে তারা বাঁচবে, আর এই নৌকাতে এসে যদি কেউ স্থান না নেয় তাহলে সে আর পৃথিবীতে বাঁচবে না, আর আল্লাহর আযাব থেকে কেউ রেহাই পেয়ে যাবে না। শেষকালে তার ছেলেও বলল, ছেলেকে বলা হলো যে তুমি এসো, ও বলছে কি আসবে আর এই ডাঙ্গাতে কি মান আসবে, আমি পাহাড়ে গিয়ে জায়গায় নেবো। আল্লাহ বললেন, ওই নূহ আলাইহিস সালাম বললেন যে তুমি পাহাড়, লা আসিমা মিন আল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। পাহাড়ে গেলেও সেখানে কি হবে, পাহাড়ে গেলেও দেখবে যে সেখানে তুমি, তাই হলো, ছেলেকেও ডুবিয়ে দেওয়া হলো। মোট কথা, নূহের তুফান এলো কিসের জন্য, তাদের অবাধ্যাচরণের জন্য। এইভাবে অনেকের অনেক পাপ, অবাধ্যাচরণের ফলে তাদের জীবনে শাস্তি, লাঞ্ছনার তুফান এসে তাদের সম্ভ্রম সম্পদ ধ্বংস করে দেয়। কখনো প্রাকৃতিক দুর্যোগের তুফান এসে ধ্বংস করে আর তাদের ঘর বাড়িকে শেষ করে যায়। আদ জাতির প্রতি হুদকে প্রেরণ করা হয়েছিল, হুদ নবীকে প্রেরণ করা হয়েছিল, কিন্তু তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করেনি। অবাধ্যাচরণের ফলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝোড়ো হাওয়া দিয়ে। সূরা হাক্কা 6 নম্বর বা 5-6 আয়াতে বলা হয়েছে, সূরা আরাফের 72 নম্বর আয়াতে বলা হয়েছে, ফানজাইনাহু বিরহমাতি মিন্না ওয়া কাতানা দাবির আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। অতঃপর তাকে তার সঙ্গীদের আমাদের দয়াতে উদ্ধার করেছিলাম, আমার দয়াতে উদ্ধার করেছিলাম, এবং আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যা মনে করেছিল এবং যারা অবিশ্বাসী ছিল তাদেরকে সমূলে বিনাশ করেছিলাম। এইভাবে সামুদ জাতির প্রতি নবী সালেহ আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল। সেখানে তারা উট চাইল, সে উটে উটের দুধ খাবে, উট দেওয়া হলো, তারপরও কি করল, উটকে উটের পা কেটে ফেললো, তাই না? সে মানে বদমাশি আর কি, বদমাস ছিল। ইদিম বাসা আশকাহা, ওই যে সব থেকে বদমাস, যে সে উঠলো, উঠে কি করলো, ফা কাযযাবুহু ফা আকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। যখন উটের পা কেটে ফেললো, পানি পান করতে দেবে না, এই সেই নানা রকম তারা অত্যাচার করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন। ফা আকারুন নাকাতা ওয়া আতাউ আনাম দে রাব্বিহিম ওয়া ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। চ্যালেঞ্জ করলো, এ সালেহ, তুমি যদি আল্লাহর নবী হও নিয়ে এসো আজাব। তার মানে বিশ্বাস নেই, নালে কেউ বলতে পারে, অসম্ভব, নিয়ে এসো আজাব, যেমনি বলা তেমনি। হ্যাঁ, তা আল্লাহ তাআলা বলছেন যে তাদের কাছে এমন ভূমিকম্প আনা হলো, আক্রান্ত হলো তারা, ফলে তারা নিজ নিজ গৃহে নত জানু অবস্থায় ধ্বংস হয়ে গেল। সব ছাদ চাপা পড়ে যে যে অবস্থায় ছিল সেই সেই অবস্থাতেই শেষ হয়ে গেল। লুত আলাইহিস সালামের জামানা দেখেন, লুত নবীর জাতির কি পাপ ছিল, লুত নবীর জাতির পাপ ছিল যা বর্তমানে আসছে, প্রত্যেক দেশে এমন আইন তৈরি হচ্ছে, তারা সমকাম, সমকামকে বৈধ করার জন্য, সমকামিতা বৈধ করার জন্য, মেয়ে মেয়ের সাথে বিয়ে করবে তা নয়, একসঙ্গে লিপ টুগেদার বলছে, একসঙ্গে বাস করলি বাস, রাজি মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, কাজী কিছুই করার নেই সরকারের, ছেলেতে ছেলেতে থাকবে, বিয়ে করবে। কোন কোন দেশের তো প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিয়ে করছে, কাকে জানেন, ছেলেকে, ছেলে হয়ে ছেলেকে বিয়ে করছে। তো এর বৈধতার জন্য সমস্ত দেশে দাবি উঠছে, সমস্ত দেশগুলোতে, একবার যেগুলো মানে খারাপ দেশ, বাকি মুসলিম দেশগুলো হয়তো জানি না শেষ দিকে অবস্থা কি হবে। তো এখানে লূত আলাইহিস সালামের জাতির কি কাজ ছিল, সমকাম, এমন কি কোন মেহমান এলেও তাদের পিছা লেগে যেত, নবীর কাছে মেহমান এসেছে তাও তাদের পিছা লেগে গেছে, কোন নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে ফেরেশতা এসেছিলেন যখন লূতের জাতিকে ধ্বংস করার আগে এসেছিলেন, তখন ওই জাতির লোক দেখে এবারে তারা বেশ সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের রূপে এসেছে, তারপর তাদের আমরা কাম লালসা জাগ্রত হয়েছে। লূত আলাইহিস কি বলে, লূত আলাইহিস বুঝালেন, বুঝিয়েছিলেন যে এরা হচ্ছে আমার মেহমান, মেহমানের ব্যাপারে আমাকে কি করো না, কি বলে, আমাকে বেজ্জতি করো না, ইত্যাদি ইত্যাদি। তারপর তোমাদের যদি প্রয়োজন হয় যৌন আচরণ, তো আমার উম্মতের বহু কন্যা আছে, বহু মেয়ে আছে, তার বিয়ে কর, বিবাহ করে তোমরা তোমাদের এ মিটাও। কিন্তু বললো, না, আমরা যা চাই তুমি জানো, মানল না। তারপরে আল্লাহ কি করলেন জানেন, ফালাম্মা যা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। অথচ যখন হুকুম এসে পৌঁছল তখন আমি ওই ভূখণ্ডের উপরিভাগকে এইভাবে উল্টে দিলাম, নিচে করে দিলাম এবং তার উপর ক্রমাগত ঝামা পাথর বর্ষণ করলাম। এখনো শুনেছি বাহরুল মাইয়েত যেটা মৃতসাগর বলে, মৃতসাগর কোথায় জানেন? মৃতসাগর এই ফিলিস্তিনের ধারে পাশে কোথায় আছে, তো সেই মৃতসাগরে মানে সেখানে প্রাণী থাকে না, সেখানে প্রাণী থাকে না। আর বলছে এই সাগরের ভিতরে এখনো দেখা যায় ঘরবাড়ির চিহ্ন, বুঝতে পেরেছেন? তো এমন অবস্থা, এত নিকৃষ্ট পাপ ছিল, পুরুষে পুরুষ গমন করত, তো পুরুষ পুরুষকে ব্যবহার করত যৌন খোদা মিটাবার জন্য, এত নিকৃষ্ট আচরণ। আর তার জন্য তাদের এইভাবে উল্টে দেওয়া হয়েছিল, ওই সাগরের নিচে এখনো দেখা যায়, আর তারপরে পাথর বর্ষণ করা হয়েছিল ইত্যাদি। শোয়েব নবী ইসলামের জাতিকে ধ্বংস করা হয়েছিল, মাদিয়ান শহরে পাঠানো হলো, তাদের পাপ কি ছিল, অপরাধ কি ছিল? শোয়েব আলাইহিসসালামের জাতির অপরাধ কি ছিল? ওজনে কম বেশি, মানে দেওয়ার সময়ে কম দিত আর নেওয়ার সময়ে বেশি নিত, ব্যাপকভাবে প্রচলিত ছিল, যদি এখন আছে। কিন্তু এখন আমরা সব ব্যবসাদারকে একরকম মনে করি না, কিন্তু ওদের মাঝে এটাই ব্যাপক আকার। আমাদের ব্যাপক এখন যেমন সুদ, সুদটা এখন ব্যাপক, বিশেষ করে ব্যাংকের সুদ দিদার খেয়ে যাচ্ছে, কয়েক লাখ টাকা জমা করে সেখান থেকে সুদ ছাড়াচ্ছে আর সংসার চালাচ্ছে, ব্যাপক আকারে ব্যাপক আকার ধারণ করেছে। তো ওদের ওজনে কম বেশি নেওয়া দেওয়ার যখন ইয়ে হলো, শোয়েব আলাইহিসসালাম বুঝালেন কিন্তু তারা মানল না, এই তুমি অমুক, তুমি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ নানা রকম, তখন কোন রকম মানল না। ফাখাজাত থুমুরাজ ফাতু ফাস বাহু ফিদার ইহিম জাসিমিন, ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো, ফলে তারা নিজ গৃহে উপুর অবস্থায় ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করলেন, মুসা আলাইহিসসালামের সঙ্গে যখন হলো তখন সুম্মা বাআসনা মিন বাদিহি মুসা বিআয়াতিনা ইলা ফিরাউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ফেরাউনের পরিণাম কি ছিল? মুসার সঙ্গে সংঘাতের সময়ে ফেরাউনের শেষ পরিণাম কি ছিল? লোহিত সাগরে, লোহিত সাগরে তাকে ধ্বংস করল। মুসা তার মানে ইসরায়েল নিয়ে পার হয়ে গেলেন, আর যখনই ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সমুদ্রে নামল, কি হয়ে গেল? অমনি পানি, আল্লাহর হুকুম এ হয়ে গেল, রদ হয়ে গেল, বাস তারা ডুবে গেল কোথায়, সমুদ্রে। ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। সুতরাং আমি তাদের প্রতিশোধ নিলাম এবং তাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করলাম, ডুবিয়ে মারলাম, কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করত এবং এ সম্বন্ধে তারা ঔদাস্য প্রকাশ করত। আর একটা উদাহরণ নেন, এও মুসার জাতির জাতিভুক্ত। কারণ, কারণকে কি করা হয়েছিল? কারণে প্রচুর ধন সম্পদ হয়েছিল, অহংকার হইল, এই সেই কত বোঝানো হলো, তুমি এইটা করো না, তুমি আল্লাহর ধন, আল্লাহর আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছে তারই মধ্যে তুমি আখেরাত কামনা করো ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে কার কথা মানে? বলছে আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি বলে আমি এত ধন সম্পদ করেছি, সুতরাং সে গর্ব করে সেজে গুজে হ্যাঁ সে পার হবে। এমন সময়ে আল্লাহ তাআলার সেটা পছন্দ হলো না, কিছু লোক দেখে তো বলেছিল যারা এই কারণে যা হয়েছে আমাদেরও হতো, দুনিয়াদার লোক। আর যারা এলেম মলা ছিল, আলেমরা বলল দেখো এই রকম লোভ করো না, কি আখেরাত তোমাদের জন্য উত্তম। যাই হোক, তারপর যখন ফাখারাজা বিহি, ফাখারাজা কি বলে, ফিজিনাতিহি, যখন সে নিজের সৌন্দর্যের সাথে বের হলো, ফাখাসাফনা বিহি ও বেদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। সূরা কাসাসের বিস্তারিত কিসসা আছে যে যখন বের হলো তখন তার কারণ তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম, একসাথে প্রাসাদ সহ মাটিতে ধসিয়ে দিলাম, তার স্বপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। কি সম্ভব, সুনামি যখন আসবে পানিকে কে রুখবে? দেখেছেন সুনামির অবস্থা? এখন তো মাশাআল্লাহ, যারা খবর আগে শুনতাম এখন তো চোখে দেখা যাচ্ছে কিভাবে সুনামি আসছে। আহা, সুনামির সময় দেখতে অবাক লাগে, একটা মহিলা তার ছেলেকে আঁকড়ে ধরে আছে, এইভাবে দেওয়াল ধরে আছে, শেষকালে সে থাকতে পারছে, ছাড়তে পারছে না, সে ছেলেটাকে ছেড়ে দিচ্ছে, ছেলেটা ভেসে গেল। তার কিছুক্ষণ পরে মহিলাও জানি না এখন ছেলের জন্য গেল নাকি নিজে সামাল দিতে পারলো না বলে গেল, কে সেই সময় কার সাহায্য করবে, ছেলেকে বাঁচাবে না নিজেকে বাঁচাবে? আল্লাহুল মুস্তাআন। তো যখন আল্লাহর আযাব এসে যাবে, আল্লাহর গজব এসে যাবে, তখন বাঁচাবার কোন পথ থাকবে না। ওই যে নূহের ছেলে বলেছিল যে আমি পাহাড়ে উঠে তুফান থেকে, তুমি তুফানের ভয় দেখাচ্ছ, আমি তুফান থেকে বেঁচে যাব, পাহাড়ে উঠে যাব। পাহাড় কোথায়? পাহাড়ে এমন একটা ঢেউ এলো যে পাহাড় থেকে নামিয়ে তাকে ডুবিয়ে মেরে ফেললো। আল্লাহুল মুস্তাআন। এইভাবে বহু ধ্বংস মহান সৃষ্টিকর্তা পূর্বে যে জাতিকেই ধ্বংস করেছেন তাদের পাপকর্মের প্রতিফল স্বরূপ। সংক্ষিপ্ত ইতিহাস। সুতরাং ওদের প্রত্যেককে নিজ নিজ অপরাধের জন্য পাকড়াও করলাম, ওদের কারো প্রতি প্রেরণ করলাম পাথর বর্ষণকারী ঝড়, কাকেও আঘাত করলো মহাগর্জন, কাকেও আমি মাটির নিচে ধসিয়ে দিলাম এবং কাকেও মারলাম ডুবিয়ে। আল্লাহ তাদের প্রতি কোন জুলুম করেননি, আসলে তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। আমরা যদি অপরাধের জন্য সতর্ক না হই, আমরা যদি ভাবি যে না আল্লাহ আমাদেরকে আযাব দেবেন না, তাহলে ভুল করব। সুতরাং সতর্ক হয়ে আল্লাহর দিকে তওবা করা উচিত। এইসব পাপের শাস্তি দেখে, আর যদিও নিজের শাস্তি আসেনি, পাশে কারো আসছে, অন্য দেশে এসেছে, আমার দেশে আসেনি, তবুও সতর্ক হতে হবে যে পাপের কারণে এইসব শাস্তি এসে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, পাপ থেকে দূরে থাকতে পারি, অপরাধ থেকে দূরে থাকতে পারি। আর যদি এমন অবস্থা হয় যে কারো পাপের ফলে যখন আযাব আসবে তখন আমরাও যাব, তখন আমাদের যেন আল্লাহ তাআলা সওয়াব, নিশ্চয়ই সওয়াব আমরা পাবো, যারা আমরা পাপি নই তাদের পরীক্ষা স্বরূপ সেই পরীক্ষায় আমরা সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين